ওয়ালাইকুম রহমতুল্লাহ, নাহমাদুহু নাসাল্লি রাসূলিল করিম, আম্মা বাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতান আন ফিরু জামিয়া। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, তার বিনিময়ে আমাদেরকে জান্নাত দেবে। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানের এবং মালের মূল্য দিয়েছেন। কাফেরদের জানের এবং মালের কোনো মূল্য নেই, এটা আপনাকে এবং আমাকে এবং সকলকে খেয়াল রাখতে হবে। যে একজন মমিনের কাছে একজন মমিনের রক্ত নেওয়া হারাম, এবং একজন মমিনের কাছে আর একজন মমিন এবং মমিনা অবশ্যই মূল্যবান। তাদের মান মর্যাদা রক্ত, তাদের সম্মান রক্ষা করার জন্য নিজের জীবনকে দিত সে দ্বিধাবোধ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই বিষয়ে সতর্ক করছেন সূরা নিসা আয়াত নম্বর আয়াত 71। প্রিয় ভাই, এই বিষয়টা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, কারণ আজ বর্তমান আমরা এমন এক পরিস্থিতিতে বসবাস করছি যা আমাদের ওপর কোনো আমির কোনো দায়িত্বশীল নাই। আমরা সুরাহ গঠনের মাধ্যমে কাজ করতে চাই ঐক্যভিত্তিক পরামর্শ অনুযায়ী, সকলই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করতে চাই। তার মধ্যেও কেউ না কেউ দায়িত্বশীল রয়েছে। আপনার অধীনস্থে আপনার যে দায়িত্বশীল, তাকে না জিজ্ঞেস করা ব্যতীত, তার কাছে অনুমতি না ব্যতীত আপনি কোনো কাজ করতে পারেন না। আপনাকে জিজ্ঞেস করতে হবে তাকে। আজ বর্তমান যদি আপনার কোনো দায়িত্বশীল না থাকতো, কাউকে কোনো বিষয়ে দীন ইসলামের বিষয়ে বলার মতন যদি কেউ না থাকতো, তাহলে আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন কুফফারদেরকে শেষ করে দেওয়া, তার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে। কারণ প্রস্তুতিবিহীন কোনো কাজ আপনি করতে পারবেন না। আপনাকে মানসিকভাবে, শারীরিকভাবে এবং আপনি যে কাজটা করতে যাচ্ছিলেন সে কাজটা আপনি সফল কাম না হতে পারলে, আপনি যদি ধরা পড়লেন, আপনি যদি ধরা পড়ে যেতেন, সেই পরিণতিতে আপনার কী হবে, আপনার প্রতি কী টর্চার হবে, সেইগুলোকে অনুভব করে আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। যদি আপনার দায়িত্বশীল না থাকতো, তাহলে এগুলো আপনাকে করতে হবে। আপনাকে এই হরাম করে আপনি একটা কাজ করে দিলেন, ধরা পড়ে গেলেন, দু চার ঘাত দিলেন, সব দিন ইসলামকে ত্যাগ করে দিলেন, বিষয়টা এরকম নয়। সেটা খুবই ভয়াবহ হবে, খুবই খতরনাক হবে। সেই জন্য যে কোনো কাজ করার আগে প্রস্তুতি কখন নেবেন, প্রস্তুতি আমরা কখন নেব, এই মাত্র যতক্ষণ না আমাদের মৃত্যু এসে যায়, আমাদেরকে প্রস্তুতি এই মুহূর্তেই নিতে হবে। শারীরিকভাবে, মানসিকভাবে এবং বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করতে আল্লাহ সুবহান ও তালা রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যে আমাদের নির্দেশ দিয়েছেন, এবং সাহাবা ইকরামরা বিপদে মুসিবতে যুদ্ধের ময়দানে দাওয়াত প্রচার করতে গিয়ে, জিহাদ করতে গিয়ে যেভাবে তারা ধৈর্য ধারণ করেছিল, আমাদেরকে সেইভাবেই ধৈর্য ধারণ করতে হবে। তাদের প্রতি যেইভাবে টর্চার এসেছিলো, তারা যেইভাবে কুফফাদের কাছে বন্দী হয়েছিল, সেই অবস্থায় তারা যেইভাবে ধৈর্য ধারণ করেছে, সেই বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং বিপদের মুহূর্তে আমাদেরকে সেইভাবেই ধৈর্য ধারণ করতে হবে। তার জন্য কি আমাদেরকে পড়াশোনা করতে হবে, উলামা ইকরাম শায়েখদের বায়ান শুনতে হবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের জীবনীগুলো আমাদেরকে পড়াশোনা করতে পড়তে হবে, প্রস্তুতি নিতে হবে যে কীভাবে আমি সেটার মোকাবেলা করব যদি ধরা পড়ে যাই, এবং কীভাবে আমি হামলা করব, কীভাবে বেরিয়ে আসব, সেই টেকনিকগুলো আমাদেরকে অর্জন করতে হবে। যদি আমরা একাকী, অবশ্যই আপনার লোন উলুফ যে বিষয়গুলো দেওয়া রয়েছে ওম্মানা সেহাতে, সেই লোন উলুফে যে বিষয়গুলো রয়েছে যে একাকী জিহাদের পরিকল্পনা, আপনি একাকী কীভাবে কারকে টার্গেট করবেন, কাকে শেষ করবেন, কীভাবে বেরিয়ে আসবেন, একা একা একা কী করে কাজ করবেন, সেই বিষয়গুলোকে সম্পূর্ণভাবে অবগত হবে, মৌখিকভাবে, মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুতি ও ট্রেনিং নিতে হবে, তবে আপনি সফল হতে পারবেন। কিন্তু আফসোসের বিষয় আজ আমরা কতটুকু এই প্রস্তুতি নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আইদু লাহুম মাস্তাতাতু মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খায়ল তুরহিবুনা বিহি আদুল্লাহ ওয়া আদুওয়াকুম। তোমরা প্রস্তুতি গ্রহণ করো সামর্থ্য অনুযায়ী এবং ঘোড়া পালিত করো, যাতে করে তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুকে, রসুলের শত্রুকে, মুসলিম উম্মার শত্রুকে পরাজিত করতে পারো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আলা কুওয়াতা আন্নার রামি, শক্তি হচ্ছে নিক্ষেপ করা, শক্তি হচ্ছে শারীরিকভাবে শৈলচর্চা করা, বন্দুক চালানো, তীর চালানো, সেগুলো আমাদের অর্জন করতে হবে। বর্তমান যেসব অস্ত্র শস্ত্র দিয়ে আমাদেরকে শেষ করছে, সেই সব বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করা, পড়াশোনা করা, গভীরভাবে চিন্তা করা, আবেগীভাবে দিন ইসলামের মধ্যে এলাম আর আবেগ বিপদ এলো, মুসিবত এলো, সব কিছু ভুলে গেলাম। প্রিয় ভাই, সেই জন্য আমরা প্রত্যেককে দায়িত্বশীল, আমাদেরকে প্রত্যেককে নিজ নিজ অবস্থায় দায়িত্ব পালন করতে হবে পরামর্শ অনুযায়ী। আজ বর্তমান আমাদের কোনো আমির নাই যে আমাদের মাথার ওপরে হাত দেবে, কোনো আমির নেই। সেই জন্য আপনার অধীনস্থে যে আমির রয়েছে, আপনাকে যে সবসময় বুঝে আপনার যার সাথে কথাবার্তা চলে, অবশ্যই তাকে জিজ্ঞেস করে কাজটা করতে হবে। আপনি যদি না জিজ্ঞেস করেন, নিজে হুটহাট করে কাজটা করে ফেলেন, আপনার অধীনস্থে কেউ যদি না থাকতো, আপনি কোনো সংগঠন কোনো ভাইদের সাথে যদি মিলিত না হতেন, তাহলে কিন্তু একাকি অপারেশন, যেমন আমি আগেই বললাম লনরুফের মধ্যে বিষয়গুলো রয়েছে, একাকি অপারেশন আপনাকে এই টেকনিকগুলো অর্জন করতে হবে, এই গাইডলাইনগুলোকে ফলো করতে হবে, আপনি করতে পারেন। কিন্তু আপনার মাধ্যমে যাতে কোনো ভাইদের ক্ষতি না হয়, কোনো মমিন, আমি আগেই বলেছি যে নিশ্চয়ই মমিনদের জানের এবং মালের মূল্য রয়েছে, আপনার জন্য যে দশজন ভাইয়ের ক্ষতি হবে, এটা আপনাকে করতে গেলে হবে, আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে এই কাজটা করতে যাচ্ছি, আমি যে এই কাজটা করতে এসেছি, এইটা জন্য হয়তো আরও পাঁচজন আর দশজন ভাই ধরা পড়তে পারে। সেই জন্য সেই অনুযায়ী মাথায় রেখে কাজ করতে হবে। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুদু হিদরকুম ফাংফিরু সুবাতিন আও ইনফিরু জামিয়া। হে ইমানদারগণ, তোমরা সতর্কতা অবলম্বন করো, অথবা পৃথক পৃথক দলে, সৈন্য দলে কিংবা সমবদ্ধভাবে জিহাদে বের হয়ে পড়ো। সূরা নিসা আয়াত নম্বর 71। আল্লাহ সুবহানাল্লাহ এই আয়াতের প্রথম যে বিষয়টাকে উল্লেখ করেছেন, খুদু হিদরকুম, অর্থাৎ সতর্কতা অবলম্বন করা, নিরাপত্তা নিশ্চিত করা। সে আপনি যেই অপারেশনটা করতে এগিয়ে যাচ্ছেন, প্রিয় ভাই, আপনি যে অপারেশনটা করতে এগিয়ে যাচ্ছিলেন, সেজন্য আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাকে সব রকমের লন ওরফের গাইডলাইন ফলো করার পর আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যে আমি ওই শয়তানকে শেষ করে কীভাবে বেরিয়ে আসবো। আজ যদি ফিদায় হামলা হয়ে যায়, সে বিষয়টা আলাদা, তার আগে আপনাকে ভাইদের, মুসলিম ভাইদের এবং সংগঠনের বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, যাতে কোনোরকমভাবে গোপনীয়তা ফাঁসানো না হয়ে যায়, কোনোরকমভাবে গোপনীয়তা ফাঁসানো না হয়ে যায়। আপনার কারণে দেখা গেলো পুরো সংগঠনটাকে ছিন্ন বিচ্ছিন্ন কুফারা করে দিল, যা ইতিপূর্বে আমাদের সংগঠনের মধ্যে হয়েছে, একের ওপরকে সব কিছু শেয়ার, হোয়াটসঅ্যাপে শেয়ার, ফোনে শেয়ার, সব কিছু একের ওপরকে চিনাচিনি, সব ভাইকে চিনবে, এইগুলো তো সব থেকে বড়ো ক্ষতি, এগুলো করা হয়েছে, কেউ কাউকে মানামানি করে নাই। সেই জন্য আমরা যে কাজ করতে এগিয়ে যাচ্ছি আল্লাহর রহমতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। সেই জন্য এমন কিছু কাজ আমরা করব না যার সকল ভাইদের ক্ষতি হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন যে সতর্কতা অবলম্বন করো এবং পৃথক পৃথক সৈন্য দলে কিংবা সমবেতভাবে জিহাদে বের হয়ে পড়ো। সেই জন্য প্রথম যে বিষয় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু সতর্কতা মানে এই নয় যে আমরা সকলে হাত গুটিয়ে বসে থাকবো, কোনো কাজ করব না, না, আমাদের কাজ করতে হবে এবং ভাইদের সাথে পরামর্শ করতে হবে যে কি করা যায়। আপনার যদি আজ কোনো দায়িত্বশীল না থাকতো, কোনো ভাই না থাকতো আপনার লিঙ্কে, আপনি করতেন আলহামদুলিল্লাহ খুবই ভালো, কিন্তু আপনাকে লন উলুফ গাইডলাইন ফলো করতে হবে, সেই অনুযায়ী আপনার কাজটা করতে হবে যে একাকে আপনি কীভাবে কাজ করবেন, কীভাবে অপারেশন করবেন। কিছু আপনি এবং আমি ফলো করি নাই, অথচ হরাম করে বেরিয়ে পড়লাম একটা ছুরি লিয়ে কিংবা চাকু লিয়ে কিংবা বারুদ নিয়ে হামলা করে দিলাম, এটা বোকামি কাজ হবে। সেই জন্য এমন কোনো কাজ করবেন না যেটা আখেরাত এবং দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অমিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রহুফুম বিল ইবাদ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়া জীবনকে বিক্রয় করে দিয়েছে, আল্লাহ সেসব বান্দাদের প্রতি পূর্ণ দয়াশীল। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহর জন্য এই দুনিয়ার জীবনকে বিক্রয় করতে, আল্লাহর জন্য, অন্য কাউকে খুশি করার জন্য নয়, আবেগি চিন্তাভাবনায় নয়, রিয়া ও লোক দেখানো লৌকিকতার জন্য নয়, তাহলে আল্লাহ সেই সব বান্দাদের প্রতি পূর্ণ দয়াশীল হবে। আল্লাহ সুবহানাল্লাহ তিনি আরও বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা ধাবিত হও সেই পথে যেই পথে তোমাদেরকে নিয়ে যাবে তোমাদের রবের ক্ষমা, এবং জান্নাতের দিকে, যা কতই না প্রশস্ত, যেভাবে আসমান এবং জমিন প্রশস্ততা করে দিয়েছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, সেটা কেবলমাত্র মুত্তাকিন পরিষ্কার আল্লাহ ফিরো মুজাহিদদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন, পরিষ্কারদের জন্য। প্রিয় ভাই, সেই জন্য যে কোনো কাজ করব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি করার জন্য আমাদেরকে সেই কাজটা করতে হবে। এবং আমরা পরামর্শ অনুযায়ী সুরা গঠনের মাধ্যমে আমাদের এই সুরার মধ্যে, আমাদের সংগঠনের মধ্যে যেন যাতে বিচ্ছেদ না হয়, যাতে কুফাদের কাছে তথ্য ফাঁস না হয়ে যায়, সেরকম কোনো আমরা কাজ করব না। সেই জন্য আমাদেরকে সতর্কতা, নিরাপত্তা কখন কোথায়, এই অডিওগুলো অবশ্যই শুনেছেন, এগুলো বেশি বেশি শুনবেন, যে নিরাপত্তা কখন কোথায় কীভাবে আমরা পালন করব। নিরাপত্তা নামে এই বলছি না ভাই, আপনাকে হেও করছি না, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আপনার প্রতি রহম করুক, আমাদের সকল দিনই ভাইদের প্রতি রহম করুক, যাতে আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে সকলকেই শহীদ হিসাবে কবুল করতে পারে। সেই জন্য আমরা খুবই সতর্কতার সাথে আমরা কাজ করবো ইনশাল্লাহ, যাতে কুফাদদেরকে আমরা বুঝতে পারি যে এই বাংলার জমিনও মুজাহিদ রয়েছে। সেই জন্য আমরা এমন কোনো কাজ করবো না, পরামর্শবিহীন কাজ করবো না, যেটা ক্ষতি হবে, আমাদের নিজের খেয়াল খুশির অনুসরণ কখনো করবো না, আমরা কোরআন হাদিসকে ফলো করবো। পরিশেষে দোয়া করি আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে এই বিষয়গুলোকে, সকল দিনী ভাইদেরকে, সকল মুজাহিদ ভাইদেরকে যারা আমার এই অডিও শুনছেন, আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।